আধুনিক জীবনযাত্রা আমাদের যেমন দিয়েছে প্রযুক্তির গতি, তেমনি কেড়ে নিয়েছে মানসিক শান্তি। প্রতিযোগিতা, সোশ্যাল মিডিয়ার এক অপ্রাসঙ্গিক ব্যস্ততা এবং পরিচয় সংকটের এই জটিল সময়ে আমরা অনেকেই জীবনের গভীরতর অর্থ খুঁজি। এই আত্ম অনুসন্ধানের যাত্রায় কিছু বই হতে পারে বিশ্বস্ত বন্ধুর মতো। বিশেষ করে ইসলামী ভাবধারার আত্ম উন্নয়নমূলক বইগুলো এখন বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে, যেগুলো একাধারে ধর্মীয় মূল্যবোধের সাথে আধুনিক জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাকে নতুন করে ভাবতে শেখাবে ইনশাল্লাহ। আজকের এই লেখায় আমরা এমন তিনটি চমৎকার ইসলামিক বই নিয়ে আলোচনা করব, যা শুধু আপনার শেলফের সৌন্দর্য বাড়াবে না, বরং আপনার চিন্তার জগৎকে নতুন করে সাজাতে এবং হৃদয়ে প্রশান্তির ছোঁয়া এনে দিতে পারে। ১. লা তাহাজান, হতাশ হবেন না যখন হতাশা ঘিরে ধরে। লেখক ডক্টর আইজ আলকার্নি। জীবনের কোনো না কোনো পর্যায়ে আমরা সবাই হতাশায় ভুগি। দুঃখ, উদ্বেগ আর মানসিক চাপ যখন জীবনকে স্থবির করে দেয়, তখন সবচেয়ে বেশি প্রয়োজন হয় একটুখানি আশার আলোর। ডক্টর আয়েজ আলকার্নির লেখা লা তাহাজান ঠিক সেই কাজটাই করে। আরবি শব্দগুচ্ছের অর্থ হতাশ হবেন না। বইটি কেন পড়বেন? মানসিক স্বাস্থ্যের প্রতিষেধক। বইটি কুরআন, হাদিস এবং সাহাবিদের জীবনের উদাহরণ দিয়ে দেখায় কিভাবে হতাশা ও দুশ্চিন্তা মোকাবেলা করতে হয়। এটি শেখায় যে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস বা তাওয়াক্কাল এবং ধৈর্য বা সাবার যে কোনো মানসিক চাপ থেকে মুক্তির সেরা উপায়। ইতিবাচকতার পাঠ। বইটি পাঠককে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবং ভবিষ্যতের অহেতুক দুশ্চিন্তা বাদ দিয়ে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়। আজই তোমার জীবনের শেষ দিন, এই মানসিকতা নিয়ে প্রতিটি মুহূর্তকে অর্থবহ গানার ধারণাটি আপনার জীবন দৃষ্টিকে বদলে দেবে। যারা মানসিক চাপে জর্জরিত বা জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন, তাদের জন্য এই বইটি একটি অমূল্য পাথেয়। এটি আপনাকে শেখাবে যে জাগতিক সমস্যার সমাধান আমাদের হাতের মুঠোয়। ২. দ্য প্রোডাক্টিভ মুসলিম, যখন বিশ্বাসী আপনার কর্মের প্রেরণা। লেখক মোহাম্মদ ফারিস। অনেকেই মনে করেন ধর্মীয় জীবন হয়তো আধুনিক ক্যারিয়ার বা উন্নতির পথে একটি বাধা। এই ভুল ধারণাটিকে চূর্ণ বিচূর্ণ করে দেয় মোহাম্মদ ফারিসের লেখা দ্য প্রোডাক্টিভ মুসলিম। এই বইটি ইসলাম এবং প্রোডাক্টিভিটির মধ্যে এক অসাধারণ সেতুবন্ধন তৈরি করেছে। এই বইটি কেন পড়বেন? ধর্ম ও কর্মজীবনের ভারসাম্য। বইটি দেখায় ইসলামী অনুশাসন মেনে চলেই জীবনে আরও বেশি শৃঙ্খলা ও কার্যকারিতা আনা সম্ভব। ঘুম, পুষ্টি, ফিটনেস থেকে শুরু করে সময় ব্যবস্থাপনা, প্রতিটি ক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে উৎপাদনশীল হওয়ার কৌশল বাতলে দেওয়া হয়েছে। বারাকাহ বা বরকাতের ধারণা। এই বইটির অন্যতম সুন্দর ধারণা হল বারাকা এফেক্ট। এটি শেখায় যে আল্লাহর উপর ভরসা রেখে সঠিক উপায়ে কাজ করলে অল্প পরিশ্রমেও জীবনে অধিকতর কল্যাণ ও ভারসাম্য আনা সম্ভব। আপনি যদি একজন ছাত্র, পেশাজীবী বা এমন কেউ হন যিনি দিন ও দুনিয়ার মধ্যে একটি সুন্দর ভারসাম্য খুঁজে পেতে চান, তাহলে এই বইটি আপনার জন্য অবশ্য পাঠ্য। ৩. রিভাইভ ইয়োর হার্ট, যখন হৃদয়ের পুনরুজ্জীবন প্রয়োজন। লেখক নোমান আলী খান। আধুনিক জীবনের কোলাহলে আমাদের হৃদয় অনেক সময় আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে পড়ে, আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে যায়। পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান বক্তা নোমান আলী খানের রিভাইভ ইয়োর হার্ট বইটি ঠিক এই মৃত বা দুর্বল হৃদয়কে পুনরুজ্জীবিত করার কথাই বলে। বইটি কেন পড়বেন? কুরআনের সঙ্গে সংযোগ। বইটি পাঠককে কুরআনের সঙ্গে ব্যক্তিগত ও গভীর সম্পর্ক স্থাপনে উৎসাহিত করে। লেখক দেখিয়েছেন কুরআনের শাশ্বত বাণী আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য চেনাতে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পথ দেখাতে পারে। সমসাময়িক জীবনের সমাধান, আর্থিক লেনদেন, সামাজিক সম্পর্ক, মুসলিম উম্মার ঐক্য, এমন অনেক জটিল বিষয়ে বইটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে যৌক্তিক ও প্রাঞ্জল ভাষায় আলোচনা করে, যা তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। যারা ডিপ্রেশনে ভুগছেন বা জীবনের জটিলতায় দিশেহারা, তাদের জন্য এই বইটি একটি শক্তিশালী জাগরণী বার্তা বলে আশা রাখি। ইনশাল্লাহ এই বইটি আপনার হৃদয়কে নতুন করে আল্লাহর স্মরণে সিক্ত করবে এবং জীবনকে নতুন আলোয় দেখাবে ইনশাল্লাহ। শেষ কথা, আত্ম উন্নয়ন একটি নিরন্তন যাত্রা। লা তাহাজান, দ্য প্রোডাক্টিভ মুসলিম এবং রিভাইভ ইয়োর হার্ট, এই তিনটি বই সেই যাত্রাপথের এক একটি প্রাক আলোকবর্তিকা। এগুলো আপনাকে শেখাবে কিভাবে হতাশা জয় করতে হয়, কিভাবে বিশ্বাসকে সঙ্গী করে কর্মজীবনে সফল হওয়া যায় এবং কিভাবে কুরআনের আলোয় নিজের আত্মাকে পুনরুজ্জীবিত করা যায়। আপনার পথচলার সঙ্গী হোক এই গ্রন্থগুলো। বইগুলো পড়ুন, এর শিক্ষাগুলো জীবনে ধারণ করুন এবং আত্মিক প্রশান্তির পথে এক নতুন যাত্রা শুরু করুন।